ماں کا ہی جب جاننے میں مستری ہوئے اور اس کی گائے ہے جان تو نہیں دیکھنا ہی اگر اپوزر تک سے نہیں چاہتے تو ہی کرتے چلو آئیے خدا سیوا کہیے بولے গায়ের যে অংশটা এই অংশটা অল্প সময়েরা নিতে পারবে যে বউয়া মা গাই ভালো আইয়া খোদা পাঁচ ছবি দিলে হক হেনা গাই হিসা কো কেন গাই হক তো প্রশ্ন পাওয়া যায়নি হেনা গেল না প্রশ্ন লাম ইউজার শ্রীমতি আই বি অক্কে গাই কাউকে নিয়ে পায় গা প্রশ্ন গাইকে আমি লাউ বালা গো ভাই অর্ধেকটা মানুষ হয়ে গেল না, এতে তার কি হবে রে ভাই? আগাতে মিল হবে না, বুঝলি? কেন দলের সিদ্ধান্ত থাকতে হয়? কেন এখন তো ভাই অর্ধেকটা বিক্রি করছে আর অর্ধেকটা তার হাতে লেগে গেছে, তাহলে সিদ্ধান্ত দল তার কি থাকে ভাই? বাকি জায়গায় গেলে সবকে সমস্যা সেরেছে, তখন ওনার মৃত্যু হয়েছে শুনছি, তাহলে সিদ্ধান্ত দল থাকবে না, এই জন্য সবকে সমাধান করতে পারে। কেন অর্ধেক তো ভাইয়ের হাতে রয়ে গেছে, সে অর্ধেক মনে হপ্তাহ সমাধান দেব দলের শিক্ষকদের কারণে সে করতে হয়েছে। লাশের কথা বুঝলেন, তুই আসছি লাশ অর্থ সম্পূর্ণ বিক্রি হয়েছে, একজনকে হপ্তাহ সমাধান দিতে এবার জানতে পারছো না অর্ধেকটা বিক্রি হয়েছে, তাহলে এখন এই অর্ধেক মনে হয় হপ্তাহ সমাধান করতে পারে। কত মনে হচ্ছে কত রকম বেড়েছে এখন এই মুসলমানদের কোন কোন কারণে হক সভা সাক্ষী হয়ে যেতে পারল না, পরে পিছনে অত্যাচার করতে পারছি কোনো কোনো সময় আপনার সভা যে ভারতের শুরুতে আপনার সভা সাক্ষী হয়ে যায়, এখন কোন কোন শুরুতে আপনার সভা সাক্ষী হবে এটা এই অত্যাচার যদি করতে চায় বর্ণনা ভালো বৈধা বা তার এই বুঝতে তার বিক্রি হয়েছিলেন মেঘদার তাই কিন্তু ভাই দেখছে ভাই বাকি আছে ১৪৩ এগারো পাল দিয়া বাঁচে না বেঁচছে, তাহলে যারা উঠছে যার থাকবে না তো সমগত পার্শ্ববর্তী বলো তো মধ্যে কি আছে রে ভাই, এক হাত পাকে দিচ্ছে যে মালিক কেনা ভাই কেমন পোষব করুন দেন কেটা তো হাত হিলা তো দেখবে ইয়ে হিলা হ্যাঁ একটা তো সবাই দেখে কারবার না মহাবার মিন হোক হাজার মিন অত শব্দগুলি বিক্রি করছে এক হাত দান পত্র খবর হয়েছে যে হাত এই হাতটা কাম ওই সবই হাতের মুক্ত আছে এক হাত পরিমাণ কি করছিল হেবা করে তার পত্র কল করে থেকে বা এক হাতকে মুক্ত থাকতে ধরলে ওকে তোমার হিসাব আবার মিনাকর হেবা কেলে বলছে ইস মেকদার ও সম্মান আর তসলিম কিছু পাস কিছু মহল হতে পারে সম্মান এলিয়ে উদ্যোগ নিয়ে দিয়ে মহল বিমা বলিয়ার নাম বেচা বাকি বাকি প্রথম অংশ মধ্যে হক সভা দাবি করতে পারবো ডালে দ্বিতীয় অংশ মধ্যে হক সভা দাবি করতে পারবো কেন দ্বিতীয় অংশ মধ্যে মোস্তায়ু ডাল আবার হক ফাউন্ডেশন কিন্তু জমিন থেকে তো সে কত একটা অংশ কিনছিল প্রথম অংশ সে জমিন থেকে কিনছিল না বাকি অংশটা পরে দিচ্ছে না তাই এই হিসাবে নষ্ট মবির মধ্যে সে শুরু করল না নষ্ট মবির মধ্যে শুরু করলে তো আর বাকি সিংহা এই প্রথম অংশ মধ্যে আত্মসভা দাবি করতে পারবো দ্বিতীয় অংশ মধ্যে ভাবতো না কিন্তু দ্বিতীয় অংশ মধ্যে প্রথমটা কিন্তু চলবে তার জন্য ধারের জন্য দ্বিতীয় অংশ মধ্যে চন্দ্রেন কথা বুঝছেন বলেছেন জানান জান না ছবি যার আর যার ফ্রি না কেউ কেউ ছবি যার অঞ্জন কেন ছবিটা দোনো মধ্যে যান না রে হ্যাঁ ইল্লা আর না মুস্তারি ফ্রি সানিয়াতে ছবি করবে কেউ কেউ মুস্তারি সানিয়া কেন ছবি সানিয়ার মধ্যে দিয়ে ভাই কৃষ্ণ ছবি কিন্তু যে অংশটা তার সাথে সর্ব সম্পত্তি মিলিত সাড়ে শতাংশ ایک لاکھ ٹاکا ہو তোমার ভাইয়ের হক এই জন্য হককে সময় করতে গেলে কোন আমলে দিতে হবে না। তারপর তার ওই ইন্টারমিডিয়েশনে শিল্পের পরিবর্তন যদি আর তুমি স্বামীর কারণে যাবো এই গান গান আমার শিক্ষক জন্য বাংলাদেশে চড়া মূল্যে উত্তর করেছে না জমিদা সমান এখন বাড়ির মশওয়ারকে মালিক হয়ে গেছে যে ডাক্তার কি গেলে ডাক্তার মারি যে বিদ্যুৎ তার আমি দেব আর কিনার কারণে এর মালিক হওয়ার কারণে জমি নিয়ে যাবে না জমি নিয়ে যাবে না দেবী মারি জমিতে অন যে এই চুক্তি তো ভাগ্যে হল আগের চুক্তি বছর দ্বিতীয় একটা ব্যবসা হয়েছে না আর মিটে মোস্তাকের বাইরে মিটে মোস্তাকি তিন দিনে 5 লাখ টাকার বিনিময় নিয়েছে কি হন এই চুক্তি বছর কি তৈরি হয় হন জমি নাই দ্বিতীয় চুক্তি বছর তো থাকার অনুরোধ না হন 5 লাখ টাকা দিতে হবে কে মোস্তাকি বাইরে মোস্তাকি প্রথম মালিক হওয়ার কারণে জমিন থাকবে অন্য কোন মালিক হয়েছে জমিন তার না ভাইয়ের জমি না বন্ধুর জমি বিক্রি করে রয়েছে যেন তোমার বন্ধুর জমি তুমি বিক্রি করে রয়েছে অন্ত বন্ধু নিয়ে যাবে না অন্য তারিখে টাকা ফেরত দিতে হবে না অন্য তারিখে টাকা কোনটা ফেরত দিব দ্বিতীয় চুক্তি বলতে টাকা ফেরত দিবে না প্রথম প্রথম কথা 5 লাখ দেয় না আর ভাই ভাই ছিল কত 1 লাখ টাকা বলে দেন 1 লাখ কমন দেয় না অন্ত অন্য কত প্রথম চুক্তি বর্তমানে মঙ্গল হয়েছে দ্বিতীয় চুক্তি বর্তমানে হয়েছে তো কোন মোস্তাজে সব বাইরে দান জরুর সিদ্ধা হোগা ক্ষতিগ্রস্ত হবে নি ক্ষতিগ্রস্ত

ہاں সংরক্ষণ করছে বিভিন্ন সবার মধ্যে বিভিন্ন অধ্যায় গেছে, বিভিন্ন অধ্যায় কিছু মশলা ছুটে গেছে, এইভাবে মধ্যে এই বিভিন্ন অধ্যায় মশলা করে কি করছে ভাই, একসঙ্গ করছে মাসাইলে মুতাবার জমা দেওয়া গিয়া ইস অধ্যায় কেন্দ্র মাস বিভিন্ন ভাব কি মাসাইল কো এইখানে মধ্যে বিভিন্ন ভাবে মশলা কি কি হয়েছে পাঁচজনে মিললে একজন থেকে একটা বাড়ি কিনছে রে, কয়জনে মিললাম অন সবজি কি করতে শুনিয়াম যে কোনো হিসাব থেকে আত্মসভা করতে পারে একজনে মিলে একজনে বাড়ি যে কোনো একজন ইচ্ছা দেখেন সবজি একজনের ইচ্ছা কিনলে তার প্রয়োজন তার সব জন্য কোনো সভা দরকার নাই, একজনের ইচ্ছাকে সভা করা দাও তার যখন প্রয়োজন ছিল প্রয়োজন যাদের ভোগান যাদের একজন থেকে অর্থ সভা করে দিতে পারবো পাঁচজনের থেকে নেওয়া তাদের প্রয়োজন জরুরি না ওয়াইদা ইস্তারা খান খান ফরিদা পাস পাস সরছে নেন একজন থেকে একজন বিক্রেতা পাঁচজন ক্রেতাকে একজন এখানে ক্ষতিগ্রস্ত তারপর আরে মোস্তারি কিনছে কি লিখে ভাই পাঁচজন থেকে একটা দায় কিছুর জন্য তারপর মিটানোর জন্য না অর্থাৎ একজনের অংশ আপনার সবার চলে করতে পারবে না থেকে একজনে গেলে ওই ভাত জনের যে কোনো একসব হস্তে সভা করতে পারবে না বড় গেল না ভাই কেন কোন নির্দেশের ভিত্তিতে ফল ফল কান্না শিরবাজের সানি সত্তা সত্তা ہمیں حضرت علیہ وسلم کی طرف سے آئے اکا کی طرح ہم حضرت علیہ وسلم ویسی جنہی مشکل ہے ہمیں کسی فالیسے کتا کسی نہ فالیسے نہ حضرت علیہ وسلم نے اکا دن جائے ہمیں دیکھ سے ہمیں تو ہمارے روی اشکال کر رہے ہیں کلوزہ کا بھی رکھ سے اور تو جی اور تو تار کی نظر مجھے کیوں دوں گا ایک نہ دیکھے ہاتھ چل جائے سب تر تک کی نہ تب ان کو تھی اور تو کنارا جو ایک کھاتے چل ایک کھاتے تک زمین کی تو ایک کھاتے چل ان جو ایک جن حساب میں رکھ کے سوال چلے مت روز پہ ہاتھ چلے گل بولے تب ان کو سب کا ایک ہاتھ نہ دیکھا بھی فرق ایک ہاتھ نہ دیکھا بھی ہاتھ چلے جائے ایک ہاتھ نہ دیکھا بھی ہاتھ چلے جائے ادھر نام ادھر تبر تبر کے سکاؤ کا مستجب مستجب جناب آپ نے کہیں آپ نے کہیں آپ نے کہیں بھائی دیں آپ نے مانگو آپ نے مانگو دیکھیں بھائی اے تو بھی جیو ہے دیکھیں এই লোকটার এই অভ্যাস আজকে না কয়েকদিন দেখছি একদিন আমি তাকে ভাই করি এই চশমালা ভাইকে আমি একদিনে ভাই করলাম কয়েকদিন এই ধরুন এর আসলে তুই এই কাজটাকে একদিন করছো না একাধিক আচ্ছা একদিন না একাধিক তারপর সবকাল কারণে মোটরসাইকেল এক হাতে থাকবে ভিন্ন হাতে কি যাবো মোবিলে চলে একটা অংশ নিয়ে গেল ছবি چاہیے پہلے ہو جائے بعد میں ہو پرتک একজনকে দখল দিতে পারবো না, পয়সা আদায় করার পরেও অপরজনের পয়সা না দেওয়া হবে। পত্রিকার হিসার সমূল্য নির্ধারিত করুক বা না করুক, খুবই সুরতের মধ্যে কিন্তু তোমরা সবের পয়সা তোর আদে না করবে, আপনার মৃত্যু তো বাইরে এই দাঁড়কে দখলে দিবে না কার মস্তাশ বরাবর সম্মান তুলে বাজিন বরাবর আর হার বাস কে যে সমঙ্ক তাইনকালে হার বাস কে যে সমঙ্ক লাভকার সমন জুমলতা যে আকার হবে সমন জুমলতা একসাথে হয় সমন কি রে ভাই সবরা নির্ধারিত না সবই সবটি মিলে সমন একটা ৩৪ শতাংশ দাম করে ৫০ পাক জানাল জুমলতা যে হালা তখন সবটা লাল আও কানার সমন জুমলতা বেশি না কেন এখানে এতবার কেন ভাই তাবার উঠে সবকার এতবার তাবার উঠে ইয়াদের কোন এতবার আমার এই কিতাব করলে চলবে না, আমার কেবল যেমন তাও করতে হবে মাইনের দিকে গিয়া কাছে থাকবে ১০ লাখ টাকা বিক্রি করছে ১ লাখ টাকা বিক্রি করছে কে নিচ্ছে ১ লাখ টাকার মূল্যে।